বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুল খামিস ফি বায়ানি হুকমিল ইসতিহজা বিদ্দীন ওয়াল ইসতিহানাতি বিহুরমাতিহি। আল ইসতিহজা বিদ্দীন রিদ্দাতুন আলাল ইসলাম ওয়া খুরুজুন আনিদ্দীন বিল কুল্লিয়্যাহ। قال الله تعالى قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিন দীন ইসলামকে মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দীন ইসলাম পৌঁছাতে কোন রকমের ত্রুটি রাখেন নাই। যার নিয়ে আসা দিন নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করা, দিনকে নিয়ে অথবা দিনদারদেরকে নিয়ে, দিনের ভিত্তিতে ইমান ইসলামের ভিত্তিতে যদি কেউ কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করে তো সেটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। আজকের আমাদের আকীদাতুত তাওহীদে দরসের বিষয়বস্তুই হচ্ছে এই বিষয়টি, তা হচ্ছে আল ইসতিহজা বিদ্দীন, দিনকে নিয়ে, ইমান ইসলামকে নিয়ে, দিনের কোন বিধিবিধানকে নিয়ে বা দিনের কোন ব্যক্তিকে নিয়ে, মুসলিমকে তার ইসলামের কারণে। আল্লাহ পাক প্রথম শুরু করতে হবে আল্লাহ পাক থেকে, আল্লাহ পাককে নিয়ে, আল্লাহ পাকের রসুলকে নিয়ে, আল্লাহ পাকের দিনকে বা আল্লাহ পাকের কিতাবের আয়াত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহি হাদিসের কোন বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে, এইরকমই যে কোনো মুসলিমকে নিয়ে, মুসলিম নর অথবা নারীকে নিয়ে ঠাট্টা মজাক করে, তার তার কারণে নয়, তার দিনের কারণে, তার দিনের কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা মজাক করে, তাহলে এটি হচ্ছে খুব বড় অপরাধ যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কুফরি কাজ। এই বিষয়টি আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা তার কিতাব আকীদাতুত তাওহীদে আলোচনা করেছেন। তিনি বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি বায়ানে হুকমুল ইসতিহজা বিদ্দীন, দীনকে নিয়ে ঠাট্টা মজাক করার বিধান সম্পর্কে। ওয়াল ইসতিহানাতু বিহুরমাতিহি, এবং দীন ইসলামের যে মর্যাদা রয়েছে, দীন ইসলামের বিধিবিধানের, এবাদত বন্দিগির হুকুম আহকামের যে মর্যাদা রয়েছে, তা যদি কেউ হালকা করে তাহলে তার হুকুম কি, তার বিধান কি। লেখক শুরুতে বলছেন আল ইসতিহজা বিদ্দীন রিদ্দাতুন আলিল ইসলাম, দিনকে নিয়ে, অর্থাৎ দিন ইসলাম, কারণ আল্লাহ পাকের কাছে একাধিক দিন নেই, একটাই দিন রয়েছে। অনেকে মনে করেন যে বাস্তবে পৃথিবীতে বহু দিন ধর্ম রয়েছে, সেই জন্য অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম নেই, আল্লাহ পাকের কাছে একটাই ধর্ম রয়েছে, একটাই দিন রয়েছে। আল্লাহাক দ্বিতীয় দিনের কোন স্বীকৃতি দেন নাই, এবং যত আম্বিয়া রসুলগণের উপর আল্লাহাক আগের দিন নাজল করেছে সবগুলি দিন ছিল দিন ইসলাম। আর শুধু মানুষ নাই, আসমান জমিনে যা কিছু আছে, যে কেউ আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আসলাম, আত্মসমর্পণ করে, তো এই হচ্ছে ইসলাম। সুতরাং আদম আলী ইসলামের দিন ইসলাম ছিল, ইউনূহ আলী ইসলামের নিয়ে আসা দিন ও দিন ইসলাম ছিল, আত্মসমর্পণের দিন ছিল আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে, আল্লাহ পাকের ইবাদতে। আর যত আম্বিয়া রসুলগণ এসেছেন, ইব্রাহিম, মুসা, ঈসা, সমস্ত আম্বিয়া রসুলগণ, সমস্ত আম্বিয়া রসুলগণের দিন ছিল দিন ইসলাম, সেসব দিন বিশেষ একটা সময়ের জন্য উপযোগী ছিল, তারপরে সেই দিন আল্লাহ পাক ভালো জানেন যে এই দিন এই কোর্স এই যুগের জন্য উপযোগী কিন্তু কিয়ামত পর্যন্ত উপযোগী নয়, এমন শেষ দিন আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন দিনে কামিল নাজিল করেছেন যেটা সর্বযুগের জন্য, সর্বস্থানের জন্য, সব সময়ের জন্য, পৃথিবী পৃথিবীর মানুষ যত উন্নতি করে যাক সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য যাতে করে উপযোগী হয় সেই দিন নাজিল করেছেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। দিন ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে রিদ্দাতুন আনিল ইসলাম, ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে ফিরে যাওয়া, ইসলামকে রদ করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া, সে জন্য ইসলামকে নিজে রদ করে দিল যে আমি ইসলামে থাকতে চাই না, মানি না। খুরুজুন আনিল দিন বিলকুল্লি, আর পুরোপুরিভাবে দিন ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, বহিষ্কৃত হওয়া। মহান আল্লাহ ইরশাদ করছেন এই বিষয়ে কুল সূরা তাওবার আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন দুটি আয়াতে পরপর 65 এবং 66। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল হে নবী বলে দাও আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আচ্ছা তোমরা কি আল্লাহর সাথে, ওয়া আয়াতি এবং আল্লাহ পাকের আয়াতের সাথে, আল্লাহ পাকের আয়াত হচ্ছে আল্লাহ পাকের আয়াত কোরআনে কারীমের আয়াত, আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে আর এক অর্থে আল্লাহ পাক নাজিল কিন্তু যে কোনো বিধি বিধান, সেটা আয়াতে কোরআনে যদি না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে থাকে সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে, এই অর্থে আয়াত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আননি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও অন্যদের কাছে যাদের কাছে পৌঁছেনি, পৌঁছাবার প্রয়োজন রয়েছে পৌঁছেনি, অজ্ঞতা রয়েছে তাদেরকে জানাবার প্রয়োজন রয়েছে পৌঁছিয়ে দাও, ওয়ালা আয়া, যদিও একটি আয়াত হোক, মানে একটি দিন ইসলামের বিধিবিধান হোক, হুকুম আহকাম হোক, আদেশ নিষেধ হোক, যেটার আকীদার সাথে সম্পর্ক, ইবাদতের সাথে সম্পর্ক, অথবা আখলাক চরিত্র মামলাত আদান প্রদান হালাল হারামের সাথে সম্পর্ক, লেনদেনের সাথে সম্পর্ক, হ্যাঁ যেগুলি ঘটনাবলী রয়েছে সেগুলির বিষয়ে অন্য ঘটনাবলী যদি নাও পৌঁছানো হয় তাতে মানুষের ইমান যায় না, তবে ঘটনাবলী কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যেগুলি আছে সেগুলি জানলে ইমান আরো মজবুত হবে, সেটি অন্য বিষয়, কিন্তু তার সম্পর্ক আকীদার সাথেও নেই, ইবাদতের সাথে হতে নাই, আর আদান প্রদানের সাথেও নেই। আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর আল্লাহ পাকের আয়াতের সাথে, ওয়া রাসূলিহি, আর তার রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা উপহাস করছিলে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা উপহাস করছিলে, মুনাফেকরা কোন এক সময় তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং তার সাহাবাই কেরামকে নিয়ে, কোন আয়াত কোরআনের আয়াতকে নিয়ে নয়, আর এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে নিয়ে নয়, কিন্তু যখন আল্লাহ আয়াত নাজিল করেছেন প্রথম আল্লাহর কথা বলেছেন, তারপরে আয়াতের কথা বলেছেন, তারপরে রাসূলের কথা বলেছেন, সাহাবাই কেরামদের কথা বলেননি, অথচ তাদের উদ্দেশ্য ছিল হ্যাঁ সাহাবাই কেরাম এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করেছিল, যে মন্তব্যটি শেখের ভাষায় হাদিসের অংশ থেকে আসছে। আল্লাহ পাক এদের সম্পর্কে আয়াত নাজিল করলেন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে, লা তাহতাজিরু, তোমরা ওজর পেশ করিও না, তোমরা কোনো অজুহাত পেশ করিও না যে এই কারণে বলেছিলাম, এই কারণে বলেছিলাম, এই নিয়তে বলেছিলাম, এই জন্য বলেছিলাম, টাইম পাস করছিলাম, এইসব কথা চলবেন না, লা তাহতাজিরু, এতেজার মানে হচ্ছে ওজর পেশ করার নিজের অজুহাত, শোকজ, কাদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমরা তোমাদের ইমানের পরে অর্থাৎ ইসলাম গ্রহণের পরে, বাহ্যিক তারা মুনাফিকরা ইসলাম গ্রহণ করেছিল যদিও তারা মুমিন ছিল না, অন্তরে ইমান তাদের ছিল না, কিন্তু বাহ্যিক এখানে ইমান তাদের ইসলামটাকে ইমান বলে ব্যক্ত করা হয়েছে কোরআন আয়াতে, তোমরা তোমাদের ইমান নিয়ে আসার পরই কাফের হয়ে গেছ, কাফারতুম, কুফরি করেছ, কাদ কাফারতুম বাদা ইমানিকুম। এই আয়াত কত শক্ত আয়াত চিন্তা করুন আপনি, যে ইমানের পরে মুসলিম হওয়ার পরে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, জন্মসূত্রে মুসলিম, জানে না যে আমার পূর্বপুরুষ কেউ কোনদিন হিন্দু আর ইহুদি খ্রিস্টান ছিল, জানে যে সবসময় আমরা মুসলিম, তারপর কাদ কাফারতুম বাদা ইমানকুম, আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করলে কাফির হয়ে যায় মানুষ। শেখ বলছেন হাজহিল আয়া, এই আয়াত তাদুল্লু আলা আন্নাল ইসতিহজা বিল্লাহি কুফরুন, আল্লাহকে নিয়ে উপহাস করা হচ্ছে কুফরি, ও আন্নাল ইস্তেহজাবির রসুল কুফরুন, রসুল সাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করা হচ্ছে কুফরি, ও আন্নাল ইস্তেহজা বে আয়াতিল্লাহ কুফরুন, আল্লাহ পাকের আয়াত বিধানাবলীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে কুফরি, ফামান ইস্তেহজা বে ওয়াহিদ মিন হাযিহিল উমুর, এই বিষয়গুলির কোন একটি বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে ঠাট্টা করে, ফাহুয়া মুস্তাহজিউন বে জামিয়া, তাহলে সবগুলিকে নিয়ে ঠাট্টা করল, একটাকে নিয়ে যদি ঠাট্টা উপহাস করে তাহলে সবগুলিকে আল্লাহর সাথে ঠাট্টা করল আর রসুলের সাথে করল, আয়াত আছে একটি আয়াত একটি হুকুম নিয়ে ঠাট্টা বজা করেছে, একটি যেকোনো, আর এটা যারা ধর্মকর্ম করে কিন্তু শিরক বিদাতে ধর্ম প্রচার করে, অনেক সহি হাদিসের মাসলা মাসালিকে নিয়ে ওরা ঠাট্টা বজা করে, ওটার গস্ত খেলে উজু নষ্ট হয়ে যায়, টাটা মজা করে এটা নিয়ে, এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে, তারা রফায়দিন গেলে টাটা মজা করে ইত্যাদি ইত্যাদি, সন্নতি নামাজ গেলে টাটা মজা করে, সহি আকিদা কেনে টাটা মজা করে, আর যারা দুনিয়াদার যারা মুনাফিক চরিত্রের যারা গাল দেয় ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে কট্টরপন্থী বলে চরমপন্থী বলে, এরা আদমকালের লোক, আরো তাদের বহু ভাষা এরকম রয়েছে, এগুলিও হচ্ছে ঠাট্টা উপহাস করা, এগুলিও কুফরি কথা। বলছেন ওয়াল্লাযী হাসালা মিন হাউলাইল মুনাফিকিন আন্নাহুম ইস্তাহজাউ বির রাসূলি ওয়া সাহাবাতি ফানাযালাতিল আয়াহ, এই আয়াত নাজিল হওয়ার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছিল, কোন সময় প্রেক্ষাপট কি ছিল, বলছেন যে এই সব মুনাফিকদের তরফ থেকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আন্নাহুম ইস্তাহজাউ বির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা ঠাট্টা উপহাস করেছিল, সাহাবাতে এবং তার সাহাবাই কেরামদেরকে, আল্লাহকে নিয়োগ করেনি আর আল্লাহ পাকের কোরআন কোন আয়াত নিয়োগ করেনি, ফানাযালাতিল আয়া, কিন্তু আয়াত নাযিল হয়েছে, আল্লাহর কথা উল্লেখ করা হয়েছে আয়াতের কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, ফাল ইস্তিহজা বিহাযিহিল উমুর মুতালাযিমুন, সুতরাং এই বিষয়গুলিকে নিয়ে ঠাট্টা উপহাস করা একটি অপরটির সাথে অতপ্রোতভাবে জড়িত, মানে একটার সাথে উপহাস করলে আরেকটার সাথে করা হয়ে যায়, করেন আর নাই করেন আপনি, কারণ কি জন্য করলেন, আমার রূপ চেহারার জন্য তো করেন না, আমার ভাষার জন্য তো করেন না আপনি, সেটা ভাষাগত বিষয়, আমার চলাফেরার ঢং আপনার পছন্দ হচ্ছে না সেই জন্য তো করেন নাই, বরং আমার দিনের কারণ আমার আকিদার কারণে করেছেন, আমার ইবাদতের কারণে করেছেন, আমার আখলাক চরিত্রের কারণে করেছেন, আমার ইসলামী পোশাকের কারণে করেছেন, অথবা আমার ইসলামিক দাড়ির জন্য করেছেন সেই জন্য, বা আমার ইসলাম প্রচারের জন্য করেছেন, তাহলে এটা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হলো, তার রাসূলকে নিয়ে করা হলো আর আয়াতকে নিয়ে, ফাল লাযিনা ইস্তাখফুনা বিতাওহীদিল্লাহি তাআলা, সুতরাং যারা আল্লাহ পাকের তৌহিদ মহান আল্লাহর তৌহিদ একত্বকে হালকা মনে করে, আল্লাহ পাকের তৌহিদের বিষয়টি তাদের কাছে সামান্য বিষয়, আর এত তৌহিদ তৌহিদ কেন করেন, এটা বিদাতীদের কথা, খালি তৌহিদ তৌহিদ করেন আর বিভ্রান্তি ছড়ান আর মানুষকে ফিতনায় লিপ্ত করেন, হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি করেন গ্রামে, একটা দেখেন কি গোলযোগ সৃষ্টি, আপনার তৌহিদ তৌহিদ আর শিরক শিরক এইসব করেন, বলে না এটা কুফরি কথা, আরে যেখান থেকে রাসূলুল্লাহ শুরু করে, যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন, হ্যাঁ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আর বলছে যে কি কি করেন তাহলে তৌহিদ তৌহিদ, তৌহিদের আলোচনা করলে বিদাতি চেনা যায়, মাথাটা ভারী হয়ে যায়, ভালো লাগে না তাদেরকে, বরং তারা আলোচনাতে প্রস্তাব পেশ করে যে এমন আলোচনা করেন যাতে সবাই খুশি থাকে, তহিদ বলিয়েন না সন্ন্যত বলিয়েন, কি বলবেন ফজিলতের কথা বলেন, খুব এটাতে এত নেকি পাবেন, এটাতে এত নেকি পাবেন, বা কিসা কাহিনী ঘটনা বলি দিয়ে উপদেশমূলক, হ্যাঁ জান্নাত জাহান্নাম, সবাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সবাই সকল মুসলিম, সবাই মানে সকল মুসলিম, এমন জান্নাত জাহান্নাম বলেন, এগুলোর ব্যাপারে বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তাদের, কিন্তু যখন তৌহিদ আল্লাহ পাকের তৌহিদ, তৌহিদ রুবুবিয়াত কি জিনিস, আর তৌহিদ উলুহিয়াত কি জিনিস, আর তৌহিদুল আসমা ও সিফাত কি জিনিস, আর এগুলি ক্ষেত্রে ত্রুটি কোথায় কোথায় রয়েছে, আর তার বিপরীত যে শির্ক, শির্ক কত প্রকার, বড় শির্ক ছোট শির্ক ইত্যাদি, এগুলি যখন বলতে যাবেন তখন গায়ের জ্বালা, তো তৌহিদকে হালকা মনে করা, ওয়ায়ুআযযিমুনা দুআ গায়রিহি মিনাল আমওয়াত, এবং আল্লাহ ছাড়া মৃতদের কে আহ্বান করাকে তারা শ্রদ্ধার নজরে দেখে, গৌসুল আজম, গোসে পাক, গরিব নওয়াজ, হ্যাঁ আর দস্তেগির, পিরানে পীর, অমুক আর তমুক এগুলি বলেন, তারপরে ওলি আউলিয়ার নামে যেসব কেরামতের ছড়াছড়ি রয়েছে সেগুলি বয়ান করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা বলল, কত সুন্দর কথা বলল, এগুলি খুব মজা লাগে। আল্লাহর তৌহিদের কথা বললে হালকা লাগে, ঘৃণা লাগে, ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায় তৌহিদের কথা শুনতে। শিরকের কথা বলে এরা সাধু শির্ক শির্ক, সৌদি আরব থেকে পড়ে এসে এত শির্ক শির্ক। একজন তাদের বড় মুফতি বলছে যে সৌদি আরব থেকে এরা পড়ে শুনে এসে খালি শির্ক, আমাদের দেশে নাকি শিরকার শির্ক, শিরকার শির্ক, আমাদের দেশে কিছু নাই শুধু শির্কি আছে। সবচেয়ে বড় রোগ শির্ক আর শির্কে ভরপুর হয়ে আছে সমাজ, যার ফলে শির্কের কথা বলছে না, গায়ের জ্বালা শির্কের কথা বলে। এগুলি বিপজ্জনক জিনিস, এগুলিও ইসলাম বিমুখতা। ওয়াইদা উমেরু বিত্বহীদ ওয়া নহু আন শিরক ইস্তাখফু বিযালিক, যদি নির্দেশ দেওয়া হয় তাদেরকে তৌহিদের, যে তৌহিদকে আঁকড়ে ধরো আল্লাহর একত্বকে, তৌহিদ প্রতিষ্ঠা করো, ওয়া নহু আন শিরক, আর শিরক থেকে যদি বারণ করা হয় ইস্তাখফু বিযালিক, হালকা মনে করে, এটাকে হালকা মনে করে। কামা কালা তাআলা, মহান আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন, ওয়াইদা রাউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, হে নবী তোমাকে যখন এরা দেখে তখন তোমাকে ঠাট্টা উপহাসের পাত্র বানিয়ে ফেলে, তোমাকে ঠাট্টা উপহাসের পাত্র ছাড়া আর কিছুই মনে করে না, তোমাকে নিয়ে ঠাট্টা শুরু করে দেয় তোমাকে দেখলে। কেন? আহাদাল্লাযী বাআথা আল্লাহু রাসূলা, এইটাই সেই লোক, আরে এই মুহাম্মদই ওই লোক নাকি যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, এ কি আল্লাহ রসুল করেছেন? উপক্রম ছিল যে আমাদেরকে আমাদের দেব দেবী থেকে উপাস্য থেকে পথ ভ্রষ্ট করে গোমরা করে দেবে, লাউলা আন সাবারনা আলিহা, যদি আমরা এসব উপাস্যের পূজার ওপর অটলতা অবলম্বন না করতাম, সত্য না হইতাম, তাহলে গোমরাকারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মনে করে, আর তারা এই বাতিলের উপর শির্ক বহুত্ববাদের অটলতাকে মনে করে যে এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই আচরণকে ঠাট্টা উপহাস বলে আখ্যায়িত করেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 41-42। ফাস্তাযাহু বিরাসূল লাম্মা নাহা আনি শির্ক, এরা রসুল্লাহ সাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস কখন করেছিল? যখন তাদেরকে শির্ক থেকে বারণ করল, শির্ক থেকে মানা করাই নিষেধ করাই তখন ঠাট্টা করা শুরু করলো, নাহলে তার আগে 40 বছর পর্যন্ত একটা কোন মক্কার লোক, না ছোট না বড়, কেউ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করে, সবাই বলতো সাদিকাল আমিন, আর সাদিকাল আমিন চির সত্যবাদী আর বড়ই বিশ্বস্ত ব্যক্তি, এর মতো মানুষ আর নেই আমাদের দেশে ইত্যাদি। মামানা কামু মিনহুম, তাদের কোন ক্ষতি করেনি আল্লাহ বলছেন সূরা বুরুজ, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহান আল্লাহ যিনি মহাপরাক্রান্ত, যিনি প্রশংসিত, তার প্রতি ইমানের ঘোষণা করেছে, এটা হচ্ছে অপরাধ। এক আল্লাহর ইবাদত করতে বলছে, শির্ক ছাড়তে বলছে, দুর্গা দর্গা ছাড়তে বলছে, এটা হচ্ছে বড় অপরাধ, আর কোন অপরাধ নেই। ওমাজা আল মুশরিকুন ইয়াইবুন আল আম্বিয়া ওয়া ইয়াসিফুন হুম বিসফাহাতি ওয়া দালাল ওয়া জুনুন, যুগে যুগে মুশরিকরা, যখন যে সব মুশরিকরা এসেছে, এরা নবীদের উপর দোষ চাপিয়েছে, নবীদেরকে গালমন্দ করেছে, ইয়াইবুন আল আম্বিয়া, নবীদের দোষারোপ করেছে, আর তাদেরকে বেকুব বলেছে, নির্বোধ বলেছে, অদ্দলাল পথভ্রষ্ট বলেছে, অলজনুন এবং পাগল বলেছে। কেন? তৌহিদের কথা বলেছে সেই জন্য, শিরক থেকে নিষেধ করেছে সেই জন্য। এজা দাউহুম ইলা তাওহীদ, যখনই তৌহিদের দিকে ডেকেছে, এক আল্লাহর ইবাদত করো, তখন তাদের কাছে পাগল হয়ে গেছে, আর না হয় তাদের কাছে বেকুব লোক, হ্যাঁ মূর্খ লোক, আর না হলে তাদের কাছে পথভ্রষ্ট, গুমরা করছে, নিজে গুমরা, লেমাফি আনফুসে মিন তাযিম শিরক, কারণ তাদের অন্তরে শিরকের মহত্ব রয়েছে, শিরকের বড়ত্ব রয়েছে, শিরকের শ্রদ্ধা সম্মান রয়েছে, তার খেলাফ বলেছেন আম্বিয়া রাসূলগণ, ওয়া হাকাযা তাজিদু মান ফীহি শাবাহুন মিনহুম, আর এই রকমই অবস্থা পাবেন ওই সব মানুষের যারা তাদের সাদৃশ্য, তাদের মত সাদৃশ্যতা যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ আগের মুশরিকরা ওই রকম আম্বিয়া রাসূলগণকে ঠাট্টা করেছে, ওই রকমই মুশরিক অন্তর যাদের, যাদের অন্তরে শিরকের মহাব্বত ঢোকা আছে, তারা ওই রকমই তাওহীদের কথা বললে ঠাট্টা উপহাস করে বা ঘৃণা করে। ইযারা মাইয়ু ইয়াদু ইলা তাওহীদ ইস্তাহজা বিযালিক, যুগে যুগে দেখবেন মুশরিক যারা শিরকের সাথে ভালোবাসা রাখে, যদি কেউ তাওহীদের দিকে ডাকে তাহলে তাদেরকে নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা মজাক করে, যাদেরকে অনেক সময় হক্কানি বলে থাকেন, যাদেরকে বলে থাকেন যে এরা খুব, এদের মধ্যে ত্যাগ তিতিক্ষা, এদের মধ্যে খুব জানমালের কুরবানি রয়েছে ইত্যাদি, যাদের কথা বলেন তাদের মজলিসে গিয়েও যদি তাদের কোর্স হিসাবে না বলে তৌহিদের আলোচনা শুরু করে দেন, হ্যাঁ, তো অনেক ওলামায়ে কেরাম সৌদি আরবে তারা ওদের মজলিসে গিয়েছে আর যেমন তৌহিদের কথা বলেছে, তাদের বয়ান বলছেন আর আমার সাথে কেউ কথা বলে না, নির্দিষ্ট একটা সময়ের জন্য গেছে, সময় পার করতেও পারে না, আর ওরা কেউ কথা বলতে চায় না, কারণ তৌহিদের কথা কেন আলোচনা করেছে। জি, এসব কিতাব এখানে আরবি ভাষায় ছেপে আছে, তাদের আওয়াজে ক্যাসেটি আছে আমাদের কাছে, যে তারা তিক্ত অভিজ্ঞতা ওদের কাছ থেকে ফিরে এসে তৌহিদের আলোচনা করলে এমন গায়ের জাল আর কেউ কথা বলে না তার সাথে, বয়কট একেবারে। কিন্তু তৌহিদের আলোচনা না করলে কি মহাব্বত, যে মহাব্বত অন্য কোন মুসলিমের কাছে পাবেন না আপনি, এমন মহাব্বত তারা দেখায়। কেন? কতক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীক স্থাপন করেছে, শরীক ধারণ করেছে, ইউহিব্বুনাহুম তাদেরকে ভালোবাসে, কেমন ভালোবাসা, কাহব্বিল্লাহ আল্লাহর মতো ভালোবাসে। একজন মুয়াহিদ, একজন আম্বিয়া রাসূলগণের সত্যি সত্যি অনুসারী, যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা যেমন ফরজ, তেমন গায়রুল্লাহকে ভালোবাসে। যারা মূর্তি প্রতিমার পূজা করে ওই সবগুলিকে আল্লাহর মতো করে ভালোবাসে, আর যারা দরগাহে যায়, হ্যাঁ, যারা ব্যক্তি পূজা করে, যাদের মধ্যে অন্ধ অনুসরণ রয়েছে, তাদেরকে ওই রকম ভালোবাসে। এত বড় আলেমুদ্দিন বলেছেন, এত বড় হক্কানি সাহেব বলেছেন, এত বড় হুজুরে বলেছেন, ভুল হইতে পারে নাকি? ভুল হইতে পারে না। জি, এইরকম ভালোবাসা বলছেন, কোন মানুষ যদি কোন ব্যক্তিকে ভালোবাসে কেমন মতো, ফামান আহাব্বা মখলুকান মিসলা মা ইউহিব্বুল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা, আল্লাহকে যেমন ভালোবাসা ফরজ, ওইরকম ভালোবাসা, বা আল্লাহকে যেমন ওই ভালোবাসে ওই ব্যক্তি, তেমনই ওকেও ভালোবাসে। এইরকম ভালোবাসা যদি হয়, ফাহ মুশরিক, সে ভালোবাসাতে মুশরিক হইল, শরীক করল আল্লাহ। আরবিতে দুটো ভাষা, একটা হচ্ছে আলহুব্ব ফিল্লাহ, আর একটা হচ্ছে আলহুব্ব মা আল্লাহ। আলহুব্ব ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা করা, আল্লাহর সাথে ভালোবাসা। মাশাআল্লাহ, তর্জমা করতে পেরেছেন, আল্লাহর জন্য ভালোবাসা, আলহুব্ব লিল্লাহ বলেন অথবা ফিল্লাহ বলেন, আল্লাহর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসা শরীয়তে, শরীয়ত সম্মত না নিষিদ্ধ, নেকির কাজ না গুনার কাজ, নেকির কাজ, বরং এটি হচ্ছে ইমানের দাবি, যে আপনি মমিন হইলে আল্লাহর জন্য মমিনকে ভালোবাসবেন, যার মধ্যে যত ভালো ইমান আমল রয়েছে তত বেশি তাকে ভালোবাসবেন, আর যার মধ্যে যত ত্রুটি ভালোবাসা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, যখন বড় শিরক ভালোবাসা নেই, বড় কুফরি নাস্তিকতা কোনো ভালোবাসা নেই, কিন্তু বিদাত হইলেও যদি আসল ইসলাম টিকে থাকে, এমন বিদাত না হয় যেটা শিরকুফরি পর্যন্ত পৌঁছাবে, তাহলে ভালোবাসার অংশ আছে। শেখ সরিফ ফজল হাফেজাহুল্লাহ তাআলা এই বিষয়টি তার আল ওয়ালা ওয়াল বারাহ, মিত্রতা এবং শত্রুতা নামক ছোট্ট একটি পুস্তিকা আমি অনুবাদ করেছি, ওই বইটিতে আলোচনা করেছেন, শেষ দিকে বিষয়টা পড়ে নেবেন। এই বিষয়ে অনেক যুবকরা বিভ্রান্তির শিকার, একটা লোক বিদাত করে, কিছু বিদাত আছে কিন্তু সেগুলি বিদাত বিদাতের সুগরা, বড় বিদাত না, মানে কুফুরি পর্যন্ত পৌঁছায় না, তাকে একটা অমুসলিমের মতো, একটা ইহুদির মতো, একটা খ্রিস্টানের মতো, একটা নাস্তিকের মতো, একটা বড় মুনাফেকের মতো আপনি শত্রু মনে করবেন না, মোটেই না, ওইরকম শত্রু সে নয়, কিন্তু তার জন্য ভালোবাসা আছে, আংশিক ভালোবাসা, অতটা ভালোবাসা যতটা তার মধ্যে কল্যাণ আছে, আর অতটা ঘৃণা আছে, বৈরিতা আছে, যতটা তার মধ্যে পাপ আছে, বিদাত আছে। এইরকমই মুসলিম যারা গুনাহগার মানুষ, মুসলিম যারা গুনাহগার মানুষ, একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার দাড়িটা নেই, সেই জন্য তার সাথে আপনার ওই রকম ঘৃণা হবে যেমন বেনামাজির সাথে হয়? কখনো না, কখনো না। ওর জন্য অতটা কমবে ভালোবাসা যতটা তার মধ্যে পাপ আছে। এরকম একটা লোক হারাম খায় কিন্তু নামাজি লোক, তার তৌহিদ ঠিক আছে, তার জন্য ভালোবাসার যথেষ্ট অংশ আছে, কিন্তু তার জন্য বৈরিতার একটা অংশ আছে। এইরকম ভাব প্রত্যেক ক্ষেত্রে মনে করবেন, আমাদের সমাজে একটা বেনামাজিকে ঘৃণা করে না, কিন্তু একটা মদখোর নামাজিও যদি হয় কেউ দেখতে পারবে না। হ্যাঁ, একটা জুয়ারি জুয়া খেলে এইরকম লোক, অথবা সুদ খাই কিন্তু নামাজ পড়ে, ওকে চরম শত্রু। সমাজ বিরোধী পাপ যদি থাকে আর সে যদি তৌহিদবাদী হয়, পাঁচক নামাজিও হয়, সে সবচেয়ে তো ঘৃণিত ব্যক্তি সমাজে, তাই না? তো আলহব্ব ফিল্লা, আল্লাহর জন্য ভালোবাসা করা শরীয়তে শুধু শরীয়ত সম্মত না, ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসা ফরজ। আল হুব ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, এটা ঈমানের অন্তর্ভুক্ত এবং এটা সালাফে সালেহীন আকীদার চ্যাপ্টারে আকীদার ভিতরে উল্লেখ করেছেন। এটা ইসলামিক আকীদা যে আল্লাহর জন্য আমরা ভালোবাসব। জি রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, সাত শ্রেণীর মানুষ যারা স্পেশাল আরশের ছায়া পাবেন তাদের একরকম হচ্ছে, দুইজন একজন অপরজনকে ভালোবাসে বা এক এক দল আরেক দলকে ভালোবাসে, কি জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহে, ভালোবাসাকে টিকিয়ে রাখে আল্লাহর জন্য। ওয়াতাফাররাকা আলাইহে, বিচ্ছিন্নতা করে, কোন সম্পর্ক নেই তার সাথে, কেন? আল্লাহর জন্য। নামাজ পড়তো, নামাজ পড়ে না, সম্পর্ক রাখি না। তৌহিদের দিকে এসেছিল, এখন শিরকে আবার চলে গেছে, সম্পর্ক নেই তার সাথে। এটা হচ্ছে ইমানের বিষয়, অলহব্ব মা আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে মানে আল্লাহকে ভালোবাসা নয়, আল্লাহর সাথে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন আর অন্যকে ভালোবাসেন, আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা। এবার বুঝেছেন বিষয়টা? এটা কি? এটা শিরক। আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা আল্লাহর মতো করে, আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহর কাছে সেজদা করি, আল্লাহকে ভালোবাসি এজন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ভালোবাসি আল্লাহর সামনে ঝুঁকি রুকু করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য তিনি সবকিছুর দাতা মনে করে আর তাঁর কাছে সবকিছু চায়। এখন যদি কোন ব্যক্তিকে বশকেও মনে করি যে ইনি আমাকে অনেক কিছু দিতে পারেন, হ্যাঁ, তাহলে আল্লাহর হক দিয়ে দিলাম, তাই না? তো আল্লাহর সাথে আল্লাহর মতো করে ভালোবাসা, এটা হচ্ছে শিরক। ফাহাউলাই আল্লাযীনা ইত্তাখাযুল কুবুর আওসানান, এইসব লোকেরা যারা কবর পূজা শুরু করেছে, কবরকে তারা উপাস্য বানিয়ে ফেলেছে, তাজিদুহুম ইস্তাহজিউনা বিমা হুয়া মিন তাওহীদিল্লাহ ওয়া ইবাদাতিহি, তারা ঠাট্টা উপহাস করে এমন বিষয়গুলিকে নিয়ে যেগুলি আল্লাহ পাকের একত্বের বিষয়, আল্লাহ পাকের ইবাদতের বিষয়। কেউ যদি বলে যে কবরে সেজদা করতে নেই, কবরওয়ালা কিছু দিতে পারেন না, কবরওয়ালা মৃত, হ্যাঁ, কবরওয়ালা জানে না যে অমায়া সরু নাই জানা যাবে, কখন তাকে উঠানো হবে, তার যে কি দশা হবে তাই জানে না, বলে যে পাক্কা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ঠিক না? কুফুরি কথা এটা। হয়তো ভাবলেন যে একটু ওয়াহাবি বলে, ওকে যারও সন্তান বলেন নাই, হ্যাঁ, ওকে আপনি আর খারাপ মেলা গাল আছে আমাদের দেশে, ওইসব কিছুই বলেননি, শুধু ওয়াহাবি বলেছেন, এটা ইসলাম মুখতা আপনার, এমন যেমন তেমন কথা না এটা। এই হচ্ছে চরমপন্থী, দেখেন না কি কি বলে, যে আল্লাহ ছাড়া নাকি ওলিয়া ওলিয়ার কাছে যাওয়া যাবে না, হ্যাঁ, মাজারে যাওয়া যাবে না, আর মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, এরা আল্লাহর কাছ থেকে তো নিয়ে দেয়, এদের ক্ষমতা আছে, ইমান ভঙ্গকারী বিষয়। ওয়ায়ুআযযিমুনা মাত্তাখাযুহু মিন দুনিল্লাহি শুফা, আর শ্রদ্ধা সম্মান করে ওইসব উপাস্যকে বা ওইসব মাজারকে যেগুলিকে আল্লাহ ছাড়া সুপারিশকারী বানিয়ে ফেলেছে, যে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে দিবে, আল্লাহর কাছে দুনিয়া নিয়ে দিবে, আখেরাত নিয়ে দিবে, জান্নাত নিয়ে দিবে, এরা সাফাত করবে, আর এইসব ধারণা ওই মাজারগুলি সম্পর্কে, মাজারওয়ালা সম্পর্কে, মাজারে যেগুলি দাফন আছে এগুলি সম্পর্কে। ওয়াইয়াহলিফু আহাদুম বিল্লাহি আল ইয়ামিন আল গামুস কাযিবান ওয়ালা ইয়াজতারিউ আন ইয়াহলিফা বিশাইখিহি কাযিবান, যারা এইরকম শিরকি আকীদা আমল রাখে তাদের যদি বলেন আল্লাহর কসম করো, আর সে মিথ্যুক হয়, চুরি করেছে, চুরি করেছে, আর যদি আল্লাহর কসম করো, চট করে কসম খেয়ে দিবে, আল্লাহর কসম চুরি করে দিবে, বুঝছেন না, একটা অপরাধ করেছে আর তাকে যদি কসম দেন আল্লাহর কসম, চট করে বলে ফেলে আল্লাহর কসম করে বলছি, কোনো পরোয়া নেই, কিন্তু তাকে যদি বলেন দেশের নাম ধরলে তো কষ্ট লাগে একটু, তাই না? যে কোনো অমুক পীরের কসমকান্ত দেখি, বড় পীরের কসমকান্ত দেখি, হ্যাঁ, খাজা বাবার কসমকান্ত দেখি, এইরকম যদি বলা হয় তাহলে না, এখানে বিপদ হয়ে যাবে, কারণ আমি যেহেতু চুরি করেছি আমার মধ্যে দোষ আছে, সুতরাং বিপদ হয়ে যাবে, বালা মুসিবত চলে আসবে, এই কসম করা যাবে না। তাহলে কার শ্রদ্ধা বেশি, কার মহব্বত বেশি, কার তাজিম বেশি, আল্লাহর তাজিম বেশি না গাইরুল্লাহর তাজিম বেশি? তো এরপরও কি শিরক হবে না এটা? এরপর এটা কুফরি হবে না? এরপর মুরতাদ হওয়া হবে না এটা? শেখ ওই কথাই বলছেন যে ওয়াইয়াহলিফু আহাদুহুম বিল্লাহি আল ইয়ামিন আল গুমুস, তাদের কোন ব্যক্তিকে যদি বলেন যে কসম করো, মিথ্যা কসম খেয়ে, কাযিবান, মিথ্যা কসম খেয়ে ফেলে, ইয়ামিন আল গুমুস মিথ্যা কসমকে বলে, এরা কাজ করেছে বা বলেছে আর বলছে আমি বলিনি, করিনি, মিথ্যা কসম করতে বলেন, আল্লাহর কসম করলে করে নেবে, ওয়ালা ইয়াজতারিউ, আর এই এই সাহস হবে না যে ইয়াহলিফা বিশাইখিহি, তার পীরের কসম খেতে বলেন, যদি বলেন আপনি তো অমুক পীরের বয়াত করেছেন না মুরিদ হয়েছেন, বলেন আপনার পীরের কসম করেন তো, কখনো মিথ্যা কসম করবে না, কখনো মিথ্যা কসম করবে না। এক ভাইয়ের মসজিদ, এই মসজিদ যখন পুরাতন মসজিদ ছিল তখন দেখা আমার সাথে, সেটা 2000 সালের কথা বলছি, একবারে প্রথম দিকে 2000 সালে দেখা তার সাথে, তো দেখি যে পাক্কা পাগড়ি পরে থাকার পাক্কা কোন মুরিদ হবে, তাকে দেখে সাকলু সুরাতে ওইটাই বুঝলাম, তো সালাম দোয়া করা শুরু করলাম, দেখি একে ডাকা যায় কিনা ইসলামিক সেন্টারে, মসজিদে পাঁচাব্দ নামাজে দেখা হয়। বেশ কিছুদিনের সালাম দোয়ার কথা পরিচয়ের পরে বললাম যে ইসলামিক সেন্টারে আলোচনা হয়, আসবেন শুক্রবার মঙ্গলবার ইত্যাদি আসবেন, বলে না কথা বলেন কথা বলে না। কয়েকবার বলার পর একদিন বলছে যে আচ্ছা শেখ, আমি কিন্তু অমুক পীরের মুরিদ, আমার জন্য ইসলামিক সেন্টারে এসে শিখা জায়েজ হবে? আমার সাথে এটা ঘটনা জায়েজ হবে? তখন যদি বলি তাকে যারা হেকমত দাওয়াতের জানেন না, বলে দেবেন আপনার মুরিদ হারাম, ই হারাম কাজ করেছে, নাজাইজ কাজ করেছে, বেরিয়ে আসেন। না না, এত বড় ডোজ দিলে তো হজম হবে না, তো হজম হবে না। তাই বললাম যে অসুবিধা নেই, অসুবিধা নেই, ভালো কথা, এখানে এসেও শিখেন, এলএম শিখেন, উদ্দেশ্য আপনার এখানে আপনাকে এলএম শিখবেন, এখানে এসে এখানেও শিখেন, অসুবিধা নেই। ওটা বললামই না, ওটা থাক, জি পজিটিভ প্রথম পজিটিভ গুলো বলবেন, নেগেটিভ প্রথমই বলবেন না, কিন্তু প্রয়োজনে নেগেটিভ বলতে হবে, সেটা নরম করে বলতে হবে, মিষ্টি করে বলতে হবে। তিতা ওষুধ আমাদের, আমরা ছোট বাচ্চাদেরকে কি করি, ওতে চিনি বা মিশ্রি দিয়ে দিই, দুধের সাথে মিশিয়ে দিই, বাচ্চা বেবি এমনি ওষুধ খাবে না, বমি করে ফেলে দিবে, দুধের মধ্যে মিশিয়ে দেন, প্যানাডল মিশিয়ে দেন, জ্বর ভালো হয় না, করেছি আমরা বাচ্চাদের এরকম, বোতল ভর্তি দুধ আছে ওতে প্যানাডল মিশিয়ে দিচ্ছি, খাবে না, মিষ্টি লাগছে ওকে, বুঝতেই পারে না, একটু স্বাদে সামান্য পার্থক্য হলো, তিতা আর লাগছে না। এরকমই অন্যান্য ঔষধ যেগুলো বিশেষ করে অ্যান্টিবায়োটিক এগুলির ক্ষেত্রে বলছেন শেখ যে ওয়ালাইয়া ছাত্র আইয়াহলিফা বেশাইখি কাজবান, তার পীরের যদি আপনি কসম করতে বলেন তো মিথ্যা কসম করতে সাহস করবে না। ওয়া কাসীরুম মিন তাওয়াইফা মুতাআদ্দিদা তারা আহাদাহুম ইয়ারা আন্না ইস্তিগাসাহু বিশাইখি ইম্মা ইনদা কবরিহি আও গায়রা কবরিহি আনফা ওয়ালাহু মিন আইয়াদু আল্লাহ ফিল মসজিদ ইনদা সাহার। অনেক লোকেরাই আছে তাদের মধ্যে, বিভিন্ন দলে বহু মানুষ এইরকম আছে যে তাদের কাউকে তারা আহাদাহুম ইয়ারা আন্না ইস্তিগাসাহু বিশাইখ ইম্মা ইনদা কবরিহি, তার পীরকে ডাকা, পীরের কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করা, বড় পীরকে ডাকা অথবা খাজা বাবাকে ডাকা, আটরশিকে ডাকা, কাউকে কোন পীরকে ডাকা, যে কোনো পীরকে হোক, অন্য দেশের আরব দেশের গুলো বলি একটু, আরব দেশ মানে সৌদি আরব নয়, আবার অনেক বলে আরব দেশ বলতে সৌদি আরব, মিশরে আহমদের এফআই পীরের মাজার, তারপরে সৈয়দ বদুইর মাজার, সৈয়দা জাইনাবের মাজার। তো যদি তাদেরকে বলা হয়, দেখবেন যে তারা পীরের কাছে ফরিয়াদ করছে, হয় কবরের কাছে গিয়ে পীরকে ডাকছে অথবা দূর থেকে পীরকে ডাকছে, আর তার দৃঢ় বিশ্বাস যে পীরকে ডাকলে এটা আল্লাহকে ভোর রাত্রে সাহারির সময় যেই সময় দোয়া দ্রুত কবুল হয়, আল্লাহ পাক ডাকছেন যে ডাকো আমি দেবো, ডাকো আমি দেবো, আমাকে আমার কাছে চাও দেবো, সেই সময় চাওয়ার চাইতে বেশি ফলপ্রসূ মনে করে তারা তাদের পীরকে ডাকাকে, জি যাকে মনে করে যে তারা দিতে পারে। আর তাদের পথ থেকে ফিরে গিয়ে কেউ যদি তৌহিদের দিকে চলে আসে তাকে নিয়ে তারা উপহাস করা শুরু করে। আর তাদের অনেকে আছে মসজিদকে বিরান ফেলে রেখেছে। আমি গিয়েছি বেরেলভি এলাকায়, গিয়ে দেখেছি মসজিদে আজান হয় না, মসজিদ অনাবাদ আজান হয় না, কখনো কেউ আসলে আজান দিয়ে দিল, আজান হয় না, জামাত হয় না, কিন্তু মাজার জমজমাট, মাজার জমজমাট, মসজিদ ভেঙে পড়ছে, খড়ের মসজিদ, আর কবর মাজার পাকা হয়ে গম্বুজ করা আছে। ওয়ায়ামরুন আল মাসাহিদ, শেখ বলছেন যে মসজিদকে এরা বিরান করে তাদের অনেকে, ওয়ায়ামরুন আল মাসাহিদ, আর মাসাহিদ মানে মাজারাত, মাজারগুলিকে এরা কি করে আবাদ করে থাকে। ফাহাল হাজা ইল্লা মিন ইস্তিগফাফিহিম বিল্লাহি ওয়া বিআয়াতি ওয়া রাসূলি, আচ্ছা এটা কেন, এটা কি আল্লাহকে হালকা মনে করা নয়? আল্লাহকে বিধান তৌহিদ, প্রথম বিধান তৌহিদ, এই তৌহিদকে হালকা মনে করা নয়? হ্যাঁ, আল্লাহকে রসুলের নিয়ে আসা দাওয়াতকে হালকা মনে করা নয়, তৌহিদের দাওয়াতকে, যে মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মসজিদে আজান দেওয়ার মানুষ নেই, জামাত করার লোক নেই, আর মাজারে লোকের ভিড়ের শেষ নেই। ওয়াতাজিম আহমিল শিরক, এটা হচ্ছে আল্লাহ এবং তার আয়াত আর তার রাসূলকে হালকা মনে করা এবং শিরকের তাজিম শ্রদ্ধা সম্মান করা। ওয়াহাযা কাসীরুন উকুহু ফিল কুবুরিন আল ইয়াউম, আজকের যুগের কবর পূজারীদের মধ্যে এটা খুব বেশি বিদ্যমান, কবর পূজারীদের অবস্থাই হচ্ছে এইরকম, মসজিদের সাথে সম্পর্ক নেই, বছরে ঈদ পড়ে দুটো, আর খুব ভালো হয়ে গেলে জুমাটা পড়ে, টুপি পাঞ্জাবি লাগিয়ে জুমাটা পড়ে, জুমার দিন ভিড় ভাড় দেখা যায়, সারা বছরে করো নামাজ নাই, কিন্তু মাজারে, হ্যাঁ মাজারে যাবে। বলে ইস্তেহজা আলা নওয়াইন, বলছেন ঠাট্টা মজাক করা, উপহাস করা হচ্ছে দুই ভাগে বিভক্ত। তাহলে উপহাস দুই রকম, একটা হচ্ছে আল ইস্তেহজা আসসারি, স্পষ্ট ভাষায়, ক্লিয়ার ভাষায় স্পষ্ট বাক্যে উপহাস করা, যাতে তার কথাটি বোঝা যায় যে ঠাট্টা করছে। আর একটা হচ্ছে ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে, দুটোই হচ্ছে কুফরি। আহাদ হমান এই ইস্তেহজা ঠাট্টা মজাক যে দুই ভাগে বিভক্ত, প্রথমটি হচ্ছে আল ইস্তেহজা আসসারি, স্পষ্ট ভাষায় ঠাট্টা উপহাস করা। কাল্লাযী নাযালাতিল আয়াতু ফীহি, যেমন যে আয়াতটি ঠাট্টা উপহাস সম্পর্কে শুরুতে উল্লেখ করা, সেই আয়াতটি যাদের সম্পর্কে নাজিল হয়েছে, অর্থাৎ মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। ওয়াহি ওয়াহুয়া কাউলুহুম, আর সেটা তাদের এই কথা ছিল, তারা কি বলেছিল, মারাআইনা মিসলা কুরআইনা হাওলাই আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসুনান ওয়ালা আজবানা ইনদাল লিকা। এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম সম্পর্কে তারা বলেছিল, মা রায়না মিসলা কুরআইনা হাওলাই, আমাদের এই যে কারি সাহেবরা, হাফেজ সাহেবরা আছে না, এই যে অর্থাৎ সাহাবীরা, সাহাবীদের কথা, কুররা বহু বচন, তার মানে শুধু নবীকে নিয়ে ঠাট্টা করেনি, নবী আর নবীর সাথী সঙ্গী। আগের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কোরআনের হাফেজ হইত, কোরআনের আলেম হইত, তাদেরকে কারি বলা হইত, কুররা বলা হইত, কারির বহু বচন হচ্ছে কুররা, কারি বলা হইত। আজকালকার জামানায় না, পরিভাষার টার্ম চেঞ্জ হয়ে গেছে, কারি যারা শুধু সুন্দর তাজবীদ সহকারে তেলাওয়াত করতে পারে, হাফেজ হয়তো নাই, তারা হচ্ছে কারি সাহেব। আর যারা এলম রাখে কিন্তু হাফেজ নয়, কোরআন হাদিসের এলম রাখে, তাদেরকে আলেম বলা হচ্ছে আমাদের দেশের ভাষায়, ঠিক না? আর যারা কোরআন হেফজ রাখে, হয়তো আলেম নয়, তাদেরকে হাফেজ বলা হচ্ছে। অথচ এই তিনটি গুণ যার মধ্যে আছে, তাদেরকে নবী সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় কি বলা হইতো, কারি বলা হইতো। তো কারি মানে আলেম, কারি মানে হাফেজ, কারি মানে হচ্ছে সুন্দর তেলাওয়াতকারী। এই তিনটে একসাথে একটা ভাষা দিয়ে ব্যক্ত করা হইত, কারি দিয়ে। তো আমাদের এই কারিগুলোর মতো কোন লোক দেখিনি গো। আরগাবা বতুনান, পেটের ক্ষেত্রে বড় উদ্গ্রীব, পেট পূজায় বড় আগ্রহী, বলি না আমরা যে পেট পূজারি। তো তার তাদের দিনের কারণে সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে, এরা হচ্ছে আরগাবা বতুনান, পেট পূজারি। এরা রাগাবা, এরগাবা মানে আগ্রহী হওয়া, উদ্গ্রীব হওয়া কোনো কাজে। ওয়ালা আকযাবা আলসুনান, কিন্তু ভাষায় কথায় এদের মতো মিথ্যুকার দেখিনি, মিথ্যাবাদী। নবী সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি বলছে, মিথ্যাবাদী, পেট পূজারি। দুটা, তিন নম্বর হচ্ছে ওয়ালা আজবানা ইনদাল লিকা, আর যুদ্ধের সময় এদের মতো কাপুরুষ আর দেখিনি। তার মানে এরা হচ্ছে সবচেয়ে বেশি কাপুরুষ, মিথ্যুক, পেট পূজারি আর কাপুরুষ। কাকে বলেছিল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, কথা সত্য না মিথ্যা, 100% মিথ্যা। তো ওই যুগের মুনাফিক যদি মিথ্যা বলতে পারে, তো আজকাল দিন ইসলাম পালন করলে কট্টরপন্থী, মৌলবাদী, চরমপন্থী, লাদেন গ্রুপ আর ইত্যাদি, আরো কত ভাষা যে আমাদের দেশে আছে, তাই না, বাংলা বা ইত্যাদি ইত্যাদি, এসব বলা স্বাভাবিক কথা। ও না হবে আলেখ মিন আকওয়াল মুস্তাহজিন, অথবা এই ধরনের যে কোনো কথা যা ঠাট্টা বিদ্রুপকারীরা বলে থাকে, কাকাউলি বাজহিম, যেমন আজকাল অনেকে বলে থাকে, তাদের অনেকে বলে দিন হুকুম হাজা দিনুন খামেস, তোমাদের এই ধর্ম যদি সহি আকিদার কথা বলেন আর কোরআন সুন্নাকে মজবুত করে ধরার কথা বলেন, তো তোমরা এই কোন ধর্ম নিয়ে এসছো, এটা পঞ্চম ধর্ম নাকি? কেউ বলে পঞ্চম ধর্ম, কেউ বলে পঞ্চম মজহাব, এরা পাঁচ নম্বর মজহাব নিয়ে এসে গো, এতদিন তো চারটা জানতাম, এখন এই পাঁচ নম্বর মজহাব দেখো, বুঝছেন না, এটা কুফরি কথা। কথা তো মনে হচ্ছে যে হালকা কথা, সামান্য কি বললো, পাঁচ নম্বর মজহাব বললো, কিন্তু কুফরি কথা। দিনে ইসলামে এত মজহাব, আর এইসব সহি আকিদার কথা বললে, আর সহি তরিকা ইবাদতের কথা বললে নতুন মজহাব পয়দা করে দিল, ওহাবি আলাদা একটা মজহাব, এসব ইমান ভঙ্গকারী বিষয়। ওয়া কাউলিল আখার, আর কেউ কেউ বলে দিন হুকুম আখরাক, তোমাদের ধর্ম হচ্ছে বেকুফির ধর্ম, আখরাক বলে বোকা লোককে বা নির্বোধ লোককে। ওয়া কাউলুল আখার, কেউ কেউ বলে থাকে ইজা রাআ আল আমিরিন বিল মারুফ ওয়ান নাহিন আনিল মুনকার, যদি দেখে যে কেউ সৎ কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে, তখন ওই হাইয়াওয়ালাদেরকে দেখলে, হ্যাঁ বিধর্মীগুলো, মুনাফিক চরিত্রের লোকেরা, কিছু পাপিষ্ট আছে, জাহেল মূর্খ, জাহালতের কারণে সে বলে বলে দেখো চলে এসছে, ধার্মিক লোকেরা চলে এসছে, আরো আরো শোনা গেছে ওইদিকে হাইয়ার গাড়ি যাচ্ছে, ওই বেনামাজিগুলো, বেনামাজি যারা এইরকম ইমান ভঙ্গকারী, এই কথাটি তাদের, তারাই সালা সালা সালা সালা, ওরে সালা সালা, যাবে না সালাই, কিন্তু দেখে নিচ্ছে ওই যে সালা সালা যারা করে তাদেরকে, তার বলছে সালা সালা সালা, কি এটা কুফুরি কথা। সামান্য কথাই বললো মনে হচ্ছে, কিন্তু কুফরি করলো, বড় কুফরি করলো। তারপরে দাড়ি দেখলে দাড়ির দিকে ইঙ্গিত করে, ইঙ্গিতের কথাটা পরে আছে, ইঙ্গিত করেও কুফরি হয়। চলে যান কোন কোন এলাকায় যাবেন, দাড়ি দেখে দাড়ির দিকে ইঙ্গিত করছে। যা কো মাহালিদ্দিন, এই ধার্মিক লোকেরা চলে এসছে, ধার্মিক লোকেরা চলে এসছে। মিম্বাবি সুখরিয়াতে বেহিম, উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য হচ্ছে, তাদেরকে নিয়ে ঠাট্টা করো। অমাস বাহাজালেখা, আর এইরকমই বহু কথাই তাদের, বহু ভাষা রয়েছে। মিম্মা লাইহুসা ইল্লাবে কুলফা, যেগুলি গণনা করা কষ্টকর। মিম্মাহু আজম মিন কওলিল্লাযি নাযালাত ফিহিমুল আয়াহ, যেই কথাগুলি আজকাল বলে থাকে সেই কথাগুলি ওই মোনাফেকদের কথার চাইতে মারাত্মক কথা। যেমন বলা হয় যে এরা পুরনো যুগের লোক, দিন ধর্মের কথা বলে, এটা এই যুগের না, কি মধ্যযুগীয় বলে না, কি বলে, মধ্যযুগীয় লোক, মধ্যযুগীয় লোক। হ্যাঁ, মানে এই যুগের এরা নয়, ওই একবারে পিছিয়ে থাকা যুগ, যে যুগে মানুষ অসভ্য ছিল, অসভ্যতার যুগের লোক, যারা বলে চোরের হাত কাটা, ইসলামী দণ্ডবিধান, জেনা করেছে করেছে, সেই জন্য আর বিবাহিত হোক তাকে সংসার করতে হবে, আর জেনা করেছে যদি অবিবাহিত হয় তাহলে কোড়া লাগে, এগুলো ওই মধ্যযুগীয় কথা, মধ্যযুগীয় কথা। তারপরে আমাদের দেশে আর একটা ভাষা আছে কুফরি ভাষা, মোল্লার দৌড় মসজিদ। মোল্লার দৌড় মসজিদ মানে মোল্লারা দুনিয়া কিছু বুঝে না, একটা অর্থ, এর আরো অর্থ হইতে পারে। আর একটা হচ্ছে যে এরা আবার কেন রাজনীতির কথা বলবে, এরা আবার এই অর্থনীতি কেন ঢুকতে আসবে, কোনটা হালাল কোনটা হারাম কোনটা চলবে, এরা তো মসজিদের কথা আসবে, মসজিদের নামাজটা পড়িয়ে দিবে, হয়ে গেল সেকুলারিজম। সেকুলারিজম তার মানে আন্নাউসানি। দ্বিতীয় প্রকারের ঠাট্টা হচ্ছে গাইরুসারি, অস্পষ্ট, অস্পষ্ট ভাবে কি করা, ঠাট্টা উপহাস করা। ওয়াহুয়াল বাহর আল্লাযী লা সাহিল লাহু, এটা হচ্ছে এক বিশাল সাগর, এমন সাগর যার কোন কূল কিনারা নেই, মানে গণে শেষ করা যাবে না যে কত রকম ভাবে মানুষ ইশারা ইঙ্গিতে ঠাট্টা উপহাস করে। যেমন মিসল, যেমন আর রামজ বিল আইন, চোখের ইশারায়, চোখ ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায়, ওয়াইখরাজুল লিসান, জিভ বের করে, জিভা বের করে ঠাট্টা করে। ওয়া মাদ্দুস সাফা, ঠোঁটটাকে একটু কি করে সম্প্রসারিত করে, হ্যাঁ হ্যাঁ, ঠোঁট বাঁকা করা, এখানে মাদ্দায় মধ্যে মানে ঠোঁটকে বাড়ানো বা ঠোঁটকে সম্প্রসারিত করা। ওয়াল গামজু বিল ইয়াদ, বা হাতের ইশারায়, হাত দিয়ে ইশারা করা, যেভাবে হোক, যেখানে এক এক দেশে এক এক রকমের ইশারা চলে। ইন্দা তিলাওয়াতে কিতাবিল্লাহ, কোরআনে কারীম তিলাওয়াত হলে, অথবা সুন্নতে রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা আলোচনা করা হইলে, এইরকমই দিনদার লোকদেরকে দেখলে যে এরা যেহেতু দাওয়াতের কাজ করে, তখন অ্যাক্টিং করা শুরু করে, মানে যেভাবে হয়তো বক্তব্যে বলে একজন মানুষ, বক্তা বক্তব্য করে, অ্যাক্টিং করছে একজন ফাসেক একজন বেদিন, জি, মুখে একটিও কথা বলেনি, অ্যাক্টিং করলো কার, একজন দায়ীর, একজন ওয়াইজের, একজন বক্তার, একজন আলেমের দিনের কি জন্য, ঠাট্টা উপহাস করার জন্য, একটি ভাষা খুলেনি কিন্তু কুফরি করে ফেলেছে তার এই সারঙ্গিতের কারণে। আও ইনদাল আমরি বিল মারুফ ওয়া নাহী আল মুনকার, অথবা ভালো কাজের উপদেশ দিলে আর অন্যায় কাজে বাধা দিলে, এমন এই সারঙ্গিত, এমন ভঙ্গিমা করলো যেটা কুফরি হইতে পারে। ও মিসলু হাযা মা ইয়াকুলু বাযুহুম, আর এই রকমই হচ্ছে ওই সব লোকদের কথা যারা বলে ইন্নাল ইসলাম লা ইয়াসলুহু লিল কারনিল ইশরিন, বিংশ শতাব্দী এখন একবিংশ শতাব্দী, তাই না, বিংশ শতাব্দীতে ইসলাম অচল, আজকের যুগে সায়েন্সের যুগে টেকনোলজির যুগে পৃথিবী এত উন্নতি করেছে, এরোপ্লেন আর রকেটের যুগে, হ্যাঁ, এইসব যুগে ইসলামের কথা চলবে, লাইসলহ চলবে না, ইসলাম কোরআন চলবে না, ওয়া ইন্নামা ইয়াসলুহুল কুরুনিল উস্তা, মধ্যযুগের জন্য উপযোগী ইসলাম বা কোরআন, মধ্যযুগের জন্য উপযোগী, কুরুন উস্তা বলা হয় মধ্যযুগকে আরবিতে। ওয়া আন্নাহু তাআখখুরুন ওয়া রাজিয়্যা, আর ইসলাম পালন করা হচ্ছে পিছিয়ে যাওয়া, হ্যাঁ পিছিয়ে যাওয়া, অনেক ব্যাকে চলে যাওয়া, পিছনে চলে যাওয়া। ওয়া আন্না ফিহি কাসওয়াতুন ওয়া ওয়াহশিয়া, ইসলামে রয়েছে কাসওয়াতুন মানে কঠোরতা, ইসলামে এত কঠোরতা রয়েছে যা পালন করা সম্ভব না, কুফরি কথা এটা। ওয়া ওয়াহশিয়া, ইসলাম হচ্ছে বর্বরতা, হ্যাঁ, ফি উকুবাতিল হুদুদ ওয়া তাযির, বিশেষ করে দণ্ডবিধানের শাস্তিগুলিতে, ওয়া তাযির, আর শাস্তিমূলক যেসব শাস্তি রয়েছে, কিছু হচ্ছে দণ্ডবিধান, হুদুদ কোনগুলিকে বলা হয় যেগুলি আল্লাহ সুনির্ধারিত করেছেন, চোরের হাত কাটা সুনির্ধারিত, তাই না, এইরকমই 100 কোড়া লাগাইতে হবে, অথবা 80 কোড়া লাগাইতে হবে, অথবা কেসাসের বদল কেসাস, এগুলিকে কি বলা হয়, হদুদ বলা হয়, আর তাজির বলা হয় শাস্তিমূলক, যেটা খলিফাতুল মুসলিমিন বা দেশের মুসলিম শাসকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যে কোন অপরাধীকে তার শাস্তি দেওয়ার জন্য একজন একজন, ধরেন উদাহরণ দি, এইরকম বিভিন্ন পাপের ক্ষেত্রে হইতে পারে, একজন লোক কোন মেয়ের সাথে তো উত্ত্যক্ত করেছে, অথবা তার গায়ে হাত দিয়ে দিচ্ছে, বুঝা গেছে, নির্জন গায়ে হাত দিয়ে দিয়েছে, বড় যে না করেনি তাই বলে ওকে ছেড়ে দেওয়া যাবে নাকি? মুসলিম সরকার ছেড়ে দেবে? ছেড়ে দেওয়া জায়েজ নাই, শাস্তি দিতে হবে। শাস্তি কি? এর শাস্তি হচ্ছে তাজির। তাজির দশ বাদ থেকে শুরু, অনেকে বললেন যে দশ বাদের বেশি চলবে না, কিন্তু না, দশ বাদ থেকে ইমাম মুল মুসলিমিন দেশের শাসক বা দেশের শাসকের প্রতিনিধি হচ্ছে কাজী জজ। যদি মনে করে যে না একে তার বেশিও লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, এর অপরাধ বেশি। একজন লোকের জেনা প্রমাণ করা যাচ্ছে না কিন্তু নারী ব্যবসা করেছে, তাই ওই লোকে ছেড়ে দিবেন না? জেলের শাস্তি, কড়ার শাস্তি, বেতনাঘাত, এগুলো তাজির। হ্যাঁ, এরকমই ফাইন আর্থিক, সেটাও তাজির হতে পারে। তাজির মালি, আর্থিক তাজির শাস্তি হতে পারে, শারীরিক শাস্তি হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের শাস্তি হতে পারে, সামাজিক শাস্তি হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম শাস্তি হতে পারে, এগুলোকে তাজির বলা হয়। ওয়ানহু জালাম আল মারআত হুকুকাহা, আর এইরকমই কথা মুনাফিকদের কথা যে ইসলাম নারীদের উপর কি করেছে, জুলম করেছে এবং নারীদের ন্যায্য অধিকার থেকে কি করেছে, বঞ্চিত করেছে। এগুলি হচ্ছে কুফরি কথা, প্রকাশ্য বলুক অথবা স্পষ্ট ভাষায় বলুক। হাইসু আবাহা তালাক, তালাক বৈধ, ইসলামে তালাক বৈধ না, এটা নারীদের জুলম হয়েছে। অথচ তালাক না থাকায় যেসব ধর্মে তালাক নেই, সেই সব ধর্মে আত্মহত্যা ছাড়া কোন বিকল্প নেই। আর আলহামদুলিল্লাহ দিন ইসলামে তালাক আছে, এই স্বামীর কাছে আমার চলবে না, টের পেয়েছে, ভালো করে বুঝতে পেরেছে, মাশাআল্লাহ আমার চলে যাক, চলে যাক, বা এই স্ত্রীকে আমি রাখতে পারবো না, তালাক তালাক দিয়ে দিয়ে কে রাখলে আমার অসুবিধা আছে, দিন দুনিয়ার অসুবিধা আছে, রাখা যাবে না, তালাক দিয়ে দাও। তালাকও জায়েজ রয়েছে, খোলাও জায়েজ রয়েছে শরীয়তে, না মেয়ের পক্ষ থেকে রয়েছে আর ছেলের পক্ষ থেকে রয়েছে, এটা হচ্ছে নিকাশ পথ। এই নিকাশ পথ না থাকলে আত্মহত্যা ছাড়া কোন বিকল্প নেই। আর বহু বিবাহ, বহু বিবাহতে জুলুম করা হয়েছে, বহু বিবাহ, অথচ যেসব লোকেরা বলে তাদের পূর্বপুরুষরা হিন্দুই হোক অথবা খ্রিস্টান হোক আর ইহুদি হোক, সমস্ত ধর্মে, আর সমস্ত ধর্মে আগের ধর্মে যে নবীরা ছিলেন আম্বিয়া রাসূলগণ সকলে আর তাদের অনুসারে সবাই বহু বিবাহ করেছেন তারা। হ্যাঁ, তারা করেছেন। হিন্দুদের ইতিহাস যদি পড়ে দেখেন, হিন্দুদের আমাদের তো চারটাতে আল্লাহ সীমিত করে, শত শত স্ত্রী থেকেছে এক একজনের, শত শত বরং হাজারে, শত বলা কম হয়ে যাবে, হাজারের সংখ্যা স্ত্রী থেকেছে। কৃষ্ণের ছিল 16,000, আমাদের ভাই বলছেন 108টি, আমি তো শুধু ইঙ্গিত করলাম, এই তাদের বইগুলিতে এই সব কথা আছে। তো কথা হচ্ছে যে তাদের পূর্বপুরুষরা করলে তখন জুলম হয় না, কিন্তু দীন ইসলাম যদি চারটা বলে তাও যদি শর্ত সাপেক্ষে বলে, কন্ডিশন পুরা না করতে পারলে ফাইন লাম তাস্তাতিউ ফাওয়া, একটাই রাখো, বেশি রাখতে পারবে না, আল্লাহ এত কড়া নিষেধ করেছেন। আর যদি শর্ত পুরা করতে পারো, শারীরিক শর্ত, আর্থিক শর্ত আর ইমানি শর্ত, ভালো করে মনে রাখেন, কয়টা বললাম, ইমানি শর্ত আর শারীরিক আর্থিক শর্ত, যে আপনি বিয়ে করে খাওয়াইবেন, বিয়ে করে দিয়ে দিলেন, এখানে রেখে দিলেন, যেখানে বিয়ে করে সেখানে রেখে চলে আসলেন, তাহলে চলবে না, খোঁজ খবর নেন না, যখন বিয়ে করলেন আগেরটা যাক, ওটাকে উপেক্ষা, উপেক্ষিত, ওটা এইরকম চলবে না। ওয়াকাউলুহুম, এইরকমই মুনাফিকদের কথা হচ্ছে, আল হুকুম বিল কওয়ানিন ওয়াযি আহসানু লিন-নাস মিন আল হুকম বিল ইসলাম, ইসলামী আইনের বাস্তবায়নের চাইতে মানব রচিত বিধান দিয়ে বিচার করা বা সমস্যার সমাধান করা বেশি ফলপ্রসূ বা বেশি ভালো, এটা কুফরি কথা। বেশি ভালো তো দূরের কথা, আল্লামা শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ, যিনি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির আগে সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন, বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় যখন প্রথম এই কিংডম হয় তখন থেকে তিনি প্রধান মুফতি ছিলেন। মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ নামটা মনে রাখেন, তার একটি কিতাব আছে, ছোট্ট পুস্তিকা আছে, আল কাওয়ানিন, হুকমুল কাওয়ানিন আল ওয়াজঈয়া, মানব রচিত বিধানের হুকুম, শরীয়তি বিধান, তাতে তিনি 7-8 ভাগে ভাগ করেছেন, আর অধিকাংশগুলি তার কুফরি, আর কয়েকটা আছে, দুই একটা হয়তো আছে, সেগুলি হচ্ছে ফাসেক, সর্বনিম্ন হচ্ছে যে ফাসেক জালেম, আর বাকি ওপরগুলো হচ্ছে যে মানবরচিত বিধান দিয়ে সমস্যার সমাধান করলে, ব্যক্তি জীবনে হোক অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, হ্যাঁ অর্থনীতিতে হোক অথবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সমাজের ক্ষেত্রে হোক, এগুলি হচ্ছে কুফুরি। তার মধ্যে একটা হচ্ছে সমান, বেশি ভালো মনে করল না, কোরআন দিয়ে ফয়সালা আর পশ্চিমা আইন দিয়ে ফয়সালা সমান, সেটাও কি কুফুর, কারণ আল্লাহর বিধানকে মানুষের বিধানে সমান করল, সুতরাং কুফুরি করল। তাহলে যদি কেউ বলে যে না না আজকালকার যুগে মানবরচিত বিধানই ভালো, ইউরোপীয় আইনই ভালো, হ্যাঁ তাহলে এ সন্দেহ কুফরি, এতে কোনো সন্দেহ নেই। আর কোনটাই সন্দেহ নেই, সমান মনে করল তাতে সন্দেহ নেই। ওয়াকুলুন, আর তাদের অনেকে বলে ফিল্লাজিয়াদুয়েলা তৌহিদ, কেউ যদি তৌহিদের দিকে ডাকে আমরা একই ছিলাম, এক গ্রামে আমাদের দেশে কোন রকম এইসব বিভ্রান্তি ছিল না, কোন বিভ্রান্তি শুরু করে দিল মুসলিমদের মধ্যে, বিশৃঙ্খলা শুরু করে দিল। আও হাজা ওয়াহাবি, অথবা দলিল প্রমাণ চাইলেই, অথবা শিরক করতে নিষেধ করলে, মিলাদ করতে নিষেধ করলে বলে তো ওয়াহাবি আসছে, আর মাযহাবুন খামিস এ পঞ্চম নম্বর মাযহাব নিয়ে আসছে, পঞ্চম মাযহাব নিয়ে আসছে বা পাঁচ নম্বর মাযহাব নিয়ে আসছে। আম্মা আশবাহা হাযিহিল আকওয়াল আল্লাতী কুল্লুহা সাব্বুল লিদ্দিন ওয়া আহলিহি, এই ধরনের যতগুলি কথা রয়েছে যেই কথাগুলি দিনকে গালমন্দ করা অথবা দিনদারদেরকে গালমন্দ করা, ঠাট্টা উপহাস করা, ওয়াস্তেহজাউন বিল আকীদাতি সহি, সহি আকীদা নিয়ে ঠাট্টা মজাক করা, সহি আকীদার কারণে ঠাট্টা মজাক করা, সহি নামাজের জন্য ঠাট্টা মজাক করা, বুকের উপরে হাত বাঁধতে দেখে বলছে আপনি মহিলা হয়ে গেছেন দেখি, হ্যাঁ কখন থেকে মহিলা হয়ে গেলেন আপনি, বেশি অপরাধ করল না মনে হচ্ছে কিন্তু কুফরি করল, কখন থেকে আপনি মহিলা হয়ে গেলেন, আরে কিন্তু মহিলাদের নামাজ আপনি কি করেন, তো মহিলা হয়ে গেছেন আপনি, কুফরি করল, ঠিক আছে আপনার জানা নাই চুপ থাকেন, আপনি এটাও বলিয়ান ওটা বলেন না, আপনি যদি মনে করেন যে বুকের উপর ঠিক নয় নাভির নিচেই বাঁধেন, হাত ছেড়ে পড়েন, কুফরি হবে না, ফাঁসে কি হবে না বলবো না, আমি যে ফাঁসে বলবো যে আপনারটা দুর্বল আমারটা সহি, তাই না, আমাদের কাছে উদারতা আছে, কিন্তু আপনি ক্রিটিসাইজ করবেন যেটা সহি সেটার উপর, যেটা বলিষ্ঠ যেটা দলিল ভিত্তিক সেটাকে বলবেন, সেটাকে নিয়ে ঠাট্টা মজাক করবেন, তার মানে আঁকড়ে ধরে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, ফায়া কুলুন, আর এরা বলে থাকে আর দিন ও লাইসাফি সার, আরে ধর্ম কি শুধু চুলে আছে নাকি, ধর্ম শুধু দাড়িতে আছে নাকি, এই ধরনের কথা, লাইসাফি সার দাড়ি বাড়ানোকে ঠাট্টা উপহাস করে বলা হয়, দিন ধর্ম এতে নেই, দিন ধর্ম এখানে আছে, এটা কুফরি কথা, কুফরি কথা, আপনি রাখেন না দাড়ি আপনি গুনাহগার, কিন্তু অত বড় গুনাহগার নয় যে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন, এসব হুকুম আমাদের কাছে নেই, আল্লাহ ভালো জানেন আপনার সাথে কি করবেন, কিন্তু আপনি গুনাহগার অবশ্য, আপনাকে অত বড় লম্বা ফতোয়া দিচ্ছে না, কিন্তু আপনি আল্লাহর দিন পালন করছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারার মতো কেউ চেহারা রাখছে, আর তাকে নিয়ে ঠাট্টা করবেন, বলবেন যে লেস্তাবিল্লাহিয়া, পয়সা এইরকম বলে কি পয়সা নাই নাকি, কুফরি করলো, একটা কথা কুফরি করলো, পয়সা নাই যে এত বড় দাড়ি ছেড়েছেন, পয়সা দিব নাকি, এসব কথা বলে, সব কথা বলে জি, এটা কুফরি কথা, বড় কুফরি গুলো। আদ-দীন লাইসা ফি শাত, দিন ধর্ম লোমে নেই, চুলে নেই, বাদাড়িতে নেই, ইস্তেহজান বি ফাইল্লাহ, দাড়িকে নিয়ে ঠাট্টা করা, আম্মা আসবাহা হাযিহিল আলফাজ আল ওয়াকিহা, আর এই রকমই নোংরা আর নিকৃষ্ট ভাষা তাদের রয়েছে অনেক, যেমন টাকনার উপরে কাপড় যদি কারো থাকে, কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন, কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন, কুফরি কথা হয়ে গেল, কুফরি কথা হয়ে গেল, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, আর এই লোকটি জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের কাপড়টা উপরে উঠিয়েছে যে আমি জাহান্নামে যাব না, তোমরা যাবে যাও, আমি জাহান্নামে যাব না, হকে বলছে যে অভদ্র হয়ে গেছে, তাই না, বলে না অফিসে চাকরি করতে দেয় না যে তুই অফিসের টি বয় অথবা অফিসের তুই সেক্রেটারি, সুতরাং তোর এইরকম অভদ্র কাপড় চলবে না, টাকনার নিচে কাপড় আসতে আসতে হবে তোর, কত বড় অপরাধী এরা, মুজরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব গুমরাহ লোকদেরকে হেদায়ত করেন, আর গুমরাহদের পথভ্রষ্টদের গুমরাহি থেকে আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়তের পথে নিয়ে আসেন, আর যারা হেদায়তের উপর রয়েছে আল্লাহ পাক তাদেরকে অটলতা দান করেন, ধৈর্য ধারণে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন আমাদেরকে সার্বিক জীবনে কায়েম করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শর্ত মানে আপনি ইনসাফ করতে পারবেন, একাধিক বিবাহ করার জন্য আপনার আগে থেকে নিশ্চিত থাকতে হবে যে আমার ঈমান এত দুর্বল নয় যে বিয়ে করলে এটা ষোলো বছরের আঠারো বছর আর ওটা হয়ে গেছে চল্লিশ, সেই জন্য আমি এখানে তখন পার্থক্য করা শুরু করব, একই রকমের জিনিস কিনে এনে দিতে হবে, ঘড়ি কিনবে দুটো, মালা কিনবেন দুটো, শাড়ি কিনবেন একই রকমের, না না না ও বুড়িয়ে হয়ে গেছে, ওর জন্য সস্তা শাড়ি, এর জন্য দামি শাড়ি, এটা চলবে না। এটা হচ্ছে ইমানি আদল ইনসাফ, আপনি ইনসাফ করতে পারবেন। ইন্নাল্লাহি আমর বিল আদল, ন্যায় নীতি আল্লাহ পাক ফরজ করেছেন, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি বিয়ে করবেন, এটা হচ্ছে ইমানি শর্ত। আর আর্থিক শর্ত যে আপনি খাওয়াইতে পারবেন, অসহায় ছেড়ে দেবেন না, ওকে এটা রুম দিতে পারলেন না, একই ঘরে দুটো বিবি নি, এক ফাঁসেক বিয়ে করেছে, আর আমাদের সে ফাঁসেকগুলি বেশি বিয়ে করে বহু বিবাহ, তাই না, এক ফাঁসেক বিয়ে করেছে আর বিয়ে করে ও দুটো স্ত্রীকে একই রুমে নিয়ে থাকছে, একই রুমে নিয়ে থাকছে, আর মহিলা জাতি অসহায় এইরকম অবস্থায়, মজলুম অসহায় কিছু বলতে পারে না। তার এক ভাই মৌলভি সাহেব মাদ্রাসা পড়া, শেষে সেই দেবরকে বা ভাসুরকে বলতে বাধ্য হয়, ভাসুর বড় ভাই সেটা ওই ওই ওই ফাসেক লোকের, বলতে বাধ্য যে আমাদেরকে এইরকম ভাবে একই রুমে রাখে, আমি এভাবে থাকতে পারবো না, তারপরে শাসন টাসন করে ঘরের ব্যবস্থা করে। তো এইরকম যদি হয় যে একটা ঘর দিয়ে দুটো ঘর দিতে পারে না, বিয়ে করে বসে আছে তো আরাম, এরকম বিয়ে করা খেতে দিতে পারে না দুটো স্ত্রীকে, ছেলে মেয়ে তো আগামীতে যেগুলো হবে সেগুলোকে দিতে হবে, সেটা তো পরের বিষয়, এই দুটোকে ঠিকভাবে চালাতে পারে না, আর চালাই না, তাহলে যাই যে নাই। এটা হচ্ছে আর্থিক শর্ত পুরা করা, আর আরেকটা হচ্ছে শারীরিক শর্ত পুরা করা, যে আপনি আপনার যেমন যৌন চাহিদা রয়েছে তেমন সেই মেয়েগুলোর মহিলাগুলোর যৌন চাহিদা রয়েছে, তাদের দুইজনের আপনি হক আদায় করতে পারবেন কিনা। একটার কাছে গিয়ে লাহাওয়ালা কত ইল্লা বিলা পড়ছেন, পারবো কি পারবো না, পারবো কি পারবো না, সাকসেস হবো কি ফেল হবো, ও ড্রাইভিং স্কুলে পরীক্ষা দেওয়ার মতো, যদি এইরকম হয় তাহলে আপনার জন্য দ্বিতীয় বিবাহ করা যাইজ নাই, যাইজ নাই। বিয়ে করে বসে আছেন আর এরও হক আদায় করতে পারছেন, ওরও হক আদায় করতে পারছেন না, এর 10% 20% ওর 20%, তাহলে যাইজ না এরকম বিয়ে করা, বুঝছেন না বুঝছেন না। আমাদের অনেক ভাইরা একটু বহু বিবাহের কথা শরীয়তে পড়ে নিয়ে মনে করে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আর এতটুকু ইমান, এই যে তিনটে শর্ত বলা আছে, যদি থাকে তো ঠিক আছে, থাকে তো ঠিক আছে, এর সাথে খোলাখুলি বলা দরকার আছে। অনেকে আছে পাঁচ দুই মিনিটের মেহমান, বুঝলেন, দুই মিনিটের মেহমান বুঝলেন না, এগুলো ভাষা আপনারা, হ্যাঁ দুই মিনিটের মেহমান যদি হন, দুটো তিনটা বিয়ে করেন তো হবে, অবশ্যই হবে না, যাইজ নাই, খোলা আছে, যে কোনো গুনার জন্য তবার দরজা খোলা আছে। ভাই বলছেন কেউ যদি ঠাট্টা মজাক করে ফেলে দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে বা ধার্মিক লোককে নিয়ে, তার তার সমাধান আছে, সমাধান বেঁচে থাকার আগে তওবা করা, এই অবস্থায় মরে গেলে কোনো মাফ নেই। যেমন আমাদের এক ভাই বলছিলেন যে তাদের কোম্পানিতে এক লোক আছে নামাজ পড়ে, আর দাড়িওয়ালা লোককে দেখলে ওই দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালা বলে ডাকে, এটা এটা মুরতাদ হওয়া, এটা কুফরি কথা, কেন দাড়িওয়ালা বলে ডাকবেন, আপনাকে যদি ওই মহিলা বলে ডাকে তো কি হবে, আমি ওকে শিখিয়ে দিয়েছি যে আপনারা বলেন ওই মহিলা বা ওকে ওই একটা মহিলার কোন নাম দেন, ওকে মহিলার নাম আমাদের দেশে যেগুলো একটু মডার্ন নাম আছে, আয়েশা ফাতেমা দিয়েন না, এত ভালো নাম তাকে দিয়েন না, কি নাম দিবেন, বিউটি, হ্যাঁ হ্যাঁ ওই বিউটি, ঠিক আছে এরকম নাম দেন, হ্যাঁ দেন এরকম নাম। তার কিন্তু ইমান নিয়ে ঠাট্টা করেননি, তার ব্যক্তিকে সে দাঁড়িয়ে রাখে না, তার ইমান নিয়ে ঠাট্টা করেনি, আর আপনার ইমান নিয়ে ঠাট্টা করেছে, তাই না, দাঁড়িওয়ালা করছে, যার ফলে আপনারটা কুফুরি হবে না। যদিও বলছি না যে আপনি মন্দ দিয়ে মন্দকে দূর করেন, এটা বললাম হয়তো, যদি ওকে কোন রকম ভাবে বুঝিয়ে না পারা যেত, মাঝে মধ্যে এরকম ডোজের প্রয়োজন আছে, কথা বলছেন, ডোজের প্রয়োজন আছে। মোতাবা কথাটি অর্থ ভালো, কিন্তু অধিকাংশ লোক ঠাট্টা উপহাসের ছলে বলে, সেই জন্য মোতাবা বলা আমি জায়েজ মনে করি না। মোতাওয়া মানে যে নফল কাজ, মোতাওয়া, ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলীম, যে অতিরিক্ত নফল কাজ করবে, তাতাওয়া মানে নফল হয়, তাহলে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, হারাম থেকে বাঁচে, নাজাইজ থেকে বাঁচে, অপছন্দনীয় মাকরুহ থেকে বাঁচে, মুস্তাহাব সুন্নত কাজ করে, মুস্তাহাব কাজ করে, নফল কাজও করে, শুধু দাঁড়িয়ে রাখা নয়, বরং সে নফল কাজ তাহাজ্জুদও পড়ে, সলাত ও দোহা পড়ে, এই লোক মুত্তাওয়া। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়ীনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, আল্লাহ পাক মুত্তাওয়ীন বহু বচন মুত্তাওয়ার সূরায়ে তওবাতে উল্লেখ করেছেন, তার মানে যারা দান খায়রাতে উদারতা রাখে, বেশি বেশি দান খায়রাত, নফল দান করে, ওদেরকে মুনাফিকরা কি করত, ঠাট্টা মজাক করত, বেশি বাড়িতে কিছু নাই, অল্প কিছু আছে, ওই দুটো তিনটা খেজুর নিয়ে এসে সেজন্য ঠাট্টা করত, যে তোমার এই তিনটা খেজুরে কি হবে, তো আল্লাহ পাক নিষেধ করেছেন যে কাউকে তাদের দিন ধর্ম নিয়ে যদি অল্প কিছুই করতে পারে অতটাই তার ক্ষমতা আছে, ওদেরকে আল্লাহ মুতাওয়া বলেছেন, আর ওদেরকে নিয়ে ঠাট্টা মজাক করতে কষ্ট দিতে নিষেধ করেছেন। যাই হোক, বলছিলাম যে মুতাওয়া কথাটি অর্থ ভালো, প্রয়োগটা হচ্ছে খারাপ, প্রয়োগটা হচ্ছে, প্রত্যেক মুসলিমকে মুতাওয়া হওয়া জরুরি, শুধু দাড়িওয়ালা হলে মোত্তাওয়া হয় না, প্রত্যেক মুসলিমের জন্য মোত্তাওয়া জরুরি। ফরজ আদায় করবে, অজেব সুন্নত আদায় করবে, হারাম নাজাস থেকে বাঁচবে, অপছন্দের মাকরুহ থেকে বাঁচবে, আর সুন্নত মুস্তাহাব করবে, সুন্নত মুস্তাহাব করবে। এই জন্য মোত্তাওয়া মানে এক শ্রেণীর লোক শুধু হাজারে একটা বা কয়েক হাজারে একটা থাকবে এটা নয় আসলে। সুতরাং এটা ভুল পরিভাষা, ভুল পরিভাষা। আর ঠাট্টার ছলে রসিকতার ছলে যদি বলে তাহলে তার জন্য ব্যাস খাতরা আছে, ইমান চলে যাওয়ার ঝুঁকি আছে। অনেকে ঠাট্টা মজাকে ছলে বলে না, কিন্তু জাহেল মূর্খ শুনে শুনে শুনে শুনে মুসলমান। আজকাল কিছু বাঙালি দাঁড়িয়ে দেখলে মোত্তাওয়া বলে, আমি ওদের বলি যে তুমি দেশে কি বলতে, দেশে কি বলতে তুমি, ধার্মিক লোককে দেখলে দাঁড়িওয়ালা বা হুজুরদেরকে দেখলে কি বলতে, বলছে হুজুর বলতাম, বুঝছো তো হুজুর দেশের হুজুরটা ভুলে গেছো। আরে যদি ভালোটার সাইক নাই জানো তুমি তাহলে হুজুরই বলো। হ্যাঁ চাচা বলে তো ওটা ঠাট্টা করো, ওটাও কুফুরি। আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে কুফুরি হচ্ছে চাচা, দাঁড়িয়ে দেখলে চাচা হয়ে যাও। বয়স 30 বছর আর যে চাচা বলছে ওর বয়স হচ্ছে 50 বছর, ভাতিজার বয়স 50 আর চাচার বয়স হচ্ছে 30 বা 25, চাচা হয়ে গেছে, চাচা আবার চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়াত করেন, আল্লাহ পাক হেদায়াত করেন, হেদায়াতটাই কাম্য। আমি আমি হুজুর বলতে বলি না, কিন্তু কথা বলছি হুজুরটা, হুজুরটা মোতাবাত চেয়ে ভালো, জেনে রাখেন দুটোর মধ্যে কম্পেয়ার করেন। হুজুর, হুজুর মানে উপস্থিত ব্যক্তি, এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থের সাথে ওদের কোন সম্পর্ক, ওদের সম্পর্ক হচ্ছে হুজুর মানে যেমন হজরত, হজরত হুজুর মানে জনাবের অর্থে, সারের অর্থে, বোঝা গেছে? যে আরবিরা সৈয়দি বলছে, সৈয়দি বলছে না, তো জনাবের অর্থে হুজুরটাকে ব্যবহার করেছে। আমি বলছি না যে সেটা বলতে বলছে, আমিও ঘৃণা করি হুজুর শব্দটা কেউ বললে, পছন্দ আমি করি না, কিন্তু সেটা মোতাবা বলা চাইতে ভালো মনে করি। যে দেশের মানুষ ওই যেটা বলছিলেন ওই বিদাতি ভাষাটা, ওই বিদাতি ভাষা এই এই যে ঘৃণার ছলে যে ভাষাটা বলে তার চাইতে ভালো। হুজুর ভাষাতে ঘৃণা কিন্তু থাকে না, কিন্তু মোতাওয়াতে অনেকে ঘৃণার ছলে বলে, ঠাট্টা উপহাসের ছলে, তারপরে আপনার মোল্লা কথাটিও অনেকে উপহাসের ছলে বলে, যার ফলে এই ভাষাগুলিতে বেঁচে থাকতে হবে। যে ভাষাগুলিতে মানুষকে ছোট মনে করা বা মানুষকে হোপ্রতিপন্ন করা অথবা মানুষকে এক কথায় ঠাট্টা করা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন না, ইমামগণ দেবে, মিথ্যা কথা এবং এটি কুফুরি কথা। কোরআন করিম অবশ্য এটা ইসলাম ভঙ্গকারী বিষয়, কারণ আল্লাহ কোরআন করিমে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইউসাল্লিমু তাসলিমা মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেবেন। ভালো করে শুনবেন আয়াতের তাফসীর পড়েন, আয়াতটা কত নম্বর বলতে পারেন কেউ? সূরা নিসা। আল্লাহ কয়েকটি কথা বলেছে, শেষটা হচ্ছে ওয়া ইউসাল্লিমু তাসলিমা, চূড়ান্ত ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেনে নেবে, শির নত করে মেনে নেবে। তো চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে, আর কাউকে তো পাঠানো হয়নি। আরে অন্য 65 নম্বর আয়াত, এটা হচ্ছে 65,